لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا، أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. ஆனால் முஅஸ்ஸல் சாமியின் ஹதராத், அல்லாஹ் தபாரக வ தஆலர் இராதா அல்லாஹ் ரஹக்கும் ஆனால் ஒரு கனெக்ட் ছিল ই আরা হন বেগুন ঘরের ভিতরে পাঁচত্ব নামাজ ঘরের ভিতরে বরাবর তেলে এন হালত মাঝে দাহাদার দেখে কিছু কিছু আরার মুরব্বী অকল মহিবিন অকল ঘরের ভিতর তারা হত দেখি আজ পর্যন্ত আরার ফোন দিয়ে নুয়াজ লেয়ারে এহতিমাম নগরের একখানা কিছু ওয়াজ নসিহত ইতার আল্লাহ উলিয়ারে অনারা ফোন সোনা সোয়াল করে ও ভাই আইন আরাত দুনিয়ার মাঝে আল্লাহ লেরা পূর্বত হাসিল করি বললা নুমাজ অত্তিনার আর ফলা ডর শেষ নেই আল্লাহ ইয়ে আরার ওরে যে বলা না যে ইয়ে বলা এবারে চুলি ফেলাই বললা উড়িয়ার নুমাজ অত্তিনারে বড় শীত নেই আল্লাহ তোবার খাব তাহলে ইয়ে আরার ওরে যে দুম ফরাই দক্ষ ফরজ গুজি বেকুন দুনিয়ার মাঝে লাখিন নুমাজরে ফরজ করি বললা বলি আল্লাহ ইয়ে নবী আলাই ইসলাত ইসলামরে করে আসমান ওরে চুলিয়ারে ফরজ গুজি দে এত বড় নুয়াজ যে দুন আরকান ইসলামের ভিতরে অন্য অন্য আরকান কলা আছে এই নরে তরক বিল্লে মানুষ সু কাভার দরজা মান হওয়াছে লেকিন নুমাজরে তরক বিল্লে মানুষ এবার দিন তুই নিলে যাগই হেতল আল্লাহ সবার কবতালে কুনার মা হইয়া হাফিজ আল সলওয়াত ও সলাত উস্তা ও কোমলিল্লাহ কানিতিন আল্লাহ আর আরে ফাঁসত নুমাজ দিন আর ওর ফরজ গুজি বুনি আল ইসলাম আল আকামস শাহাদত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুলুল্লাহ ও ইকাম সলাহ ইসলামর দা আছে ঠুনি ইসলামর আমুদ অন্যরা কবিবার নুমাস তৈরি ইসলামর পাঁচ রুকুনের ভিতরে দুসরা নম্বর রুকুনে যে আর সলাহ বেশি আহম রুকুন আল্লাহ ওমা খালাক তুর জিন্নাবুদুন ইনসান আদে জিন্নাতে আল্লাহ আল্লাহর ইবাদত করি বলে বানাইয়ে এবাদতের ভিতরে বেশি আহম এবাদত দিতে পারেন নুমাস যে মানুষ সহস্ত নুমাসের মাঝে দায়েম কায়েম থাকে মানুষ এবার শেরামা নোর থাকে মানুষ এবার জুবানমা মিশা হাতনা থাকে হাসা যদি মানুষ এবার শস্য মানুষের দৈলে ইমানমা সাহায্য দৈলে হক মানুষের দৈলে যেমন যে মাতন অসরিবা গিব না থাকিব মিশা হাত না থাকিব মানুষ এবার ভিতরে বাতল না থাকিব মানুষ এবার শেরামা নোর থাকিব মানুষ এবার তো গুণা না থাকিব লাকিন বোধ মাঝে এঁক হচ্ছে ফলনাই নোয়াশরী মিশা হাতা এঁক যে মানুষ ইমানমা সাহায্য মানুষ এবার মাতন অসরলে এবার ভিতরে খন খলন হবে এই দিন না তবার খাওয়াতে আলা ইয়ার বাদে আখওয়ানি ওয়াহবাবি আল কালাম আল্লাহ তবারক ওয়া তাআলা কুরআন মাজি বয়ান গিজি ওয়া আকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মা রাকাইন আল্লাহর অর্ডার আমর খুদনাই খুদনা আছে ইয়ানি বয়ান আর খুদনা আছে যে আমর ইয়ান আল্লাহ ডাইরেক্ট অর্ডার গিজি তোমার নওয়াসর তুই ফাহাত নওয়াসিন ফরিবুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দিলা করে ফরিবু ইয়ান দাহাদিবুল্লাহ নবী জুড়াই হেতাল্লাহ ইয়ার আর বাই আইনল নুমাজের এনে দিও নুমাজের রিজর্ট দইলে এত মাঝে আরা অন্যরা হালাত বেশি বেদিশে যাবে বই খুদুম মানে নুয়াজ হচ্ছে যা মঞ্চের দেখাই বললা ইয়া নুয়াজ পরে মঞ্চের দেখাই বললা গালি নুমাজের হক আদা না করে ইন আল্লাহ তবারক ওয়া তাআলা বয়ান করছে ইন আল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ইউরাউনা আন-নাস ওলা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা খুদু মানুষের দিল্লা আছে নুয়াজ হচ্ছে যা ফওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ইল্লা দরমর আযাব আছে কর আযাব আছে বইন যে মানছে নাকি নুমাজ মা গালি করে নুমাজ আল্লাহ না করে আর দরা দেখাই বললা করে আল্লাহ জিকির না করে নুমাজ তো দূরে থাকে সুন্দর করে ওজন মানা সুন্দর করে দাসাম না করে হ্যাঁ সুন্দর করে সুন্দর খাওয়া নমিজে নুমাজ হচ্ছে যাবে সময় বেশি সুন্দর করে কর্মী দা করিব সাফ সুতরা বা করিব আল্লাহর মন তো তিয়ে দিয়ে আরা খার মন তো তিয়ে দিয়ে আল্লাহ তবারক ওয়া তাআলার মন তো তিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করিব আল্লাহ তিয়ে দিয়ে হেঁটে দুদি গুমর বাজু লই হেঁটে দুদি ফ্যান লই হেঁটে দুদি খসরা গল লই খসরা দাঁত লই খসরা হাত লই নখ লম্বা লই হিন্দি লাগে নুয়াজ হচ্ছে তিয়ে দিলে নুয়াজের খাওয়া দাম আছে না ভাই আরা গরমা নুয়াজ চলি দিও আরা তো সুন্দর লেবাস দেয় নুয়াজ চলা করিব আল্লাহ হই ইয়া বনি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আল্লাহ তবারক ওয়া তাআলা ইয়ে জিনাত তো সাদ নুয়াজ হই আল্লাহর ইবাদত করতে সুন্দর জিনাত ওয়া করিব সুন্দর হওয়া ভরিব, খুশবো লাগা ভরিব, দেখিতে সুন্দর লাগা ভরিব। ইয়া দুনিয়ার মানুষের মধ্যে ওই সময় আরো সুন্দর লেবার ছিঁদি, বিয়া করে ওই সময় কত সুন্দর লেবার ছিঁদি, মেহমান আসছে কত সুন্দর লেবার ছিঁদি, কত সুন্দর কর্মী দি। লেকিন আল্লাহর মতন অস্তিত্বের ওই সময় যে কোমর বাজু, ফ্যান বাজু, গঞ্জি, ধুতি, ইংল্যান্ড অস্তিত্বে যে তুই ভাই হুঁশিয়ার, আল্লাহ তোমার খাবো তাহলে ইয়ে আর অন্যরা বেগুনরে ভাসতেন অসুরি আল্লাহ তফিক দেখে খোয়ানি আহবাবি আল কেরাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নুমাজের বাবদ দেব এঙ্গর দে এটা হদ দে মান হাফাযা আলাইহা, যে কোনো কেউ মানছি এই নুমাজর ওরে নুমাজর ওরে নুমাজরে কী করে ফাঁসত নুমাজরে বালাগুরি করে নুমাজর ওরে দায়েম কায়েম ঠিক কি। রসুল হদ্দে কানাত লহু নূরাম ও বুরহানা ও নাজাতান ইয়াউমুল কিয়ামা, মানুষই বলা কিয়ামতের দিন নূর বনিব, দলিল বনিব, নাজাত সব বনিব, তে মানুষই বা আল্লাহ তবারক ওয়া তাআলা এই মানুষই বারে জান্নাত দিব, মানুষই বারে আল্লাহ তবারক ওয়া তাআলার একরাম মাঝে দয়া মাঝে রাখিব। আর যে মানুষের নুয়াস নহর আমার লম ইহাফিজ আলাইহা লম তাকুন লহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজা, এটা লহন নূর না থাকিব, দলিল না থাকিব, নাজাত সবাব কেসব না থাকিব, বলকে মানুষই বা খারফুয়ার হইব। ইকুন ইয়াউমুল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খলফ, জিন বড় বড় দুনিয়া মা গদ্দার কলাশিদ জিনের আল্লাহ তবারক ওয়া তাআলা হালাক গজ্জি দুনিয়ার মানুষের বলে ইবরত বানাইয়ে এ হে মানুষের হুমার হইব। হেতল্লা ও ভাই আইন আরা অন্ধরা মুসলমানের ইসলাম চিহ্ন নুমাস, নুমাজ মা দায়ম কায়েম থাকিম বেদিনিল্লা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বাইন আর রজুল ও বাইন আল কুফরি ওয়া শিরকি আস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। ইয়া আল্লাহ নর ওয়াঈদ, মানুষ আরা কেঙ্গুর ফরক গজুম, মানুষ তো বেগুন আড্ডিল্লা আল্লাহ হকবর হয়ে আদান দিলে যেতারা নোয়াসর গই ইতারা হল যে মুসলমান, এছাড়া নোয়াজ নগরে আল্লাহ নবী হতে ফমান তার কাহা ফাঁকা দেখা ফর, এছাড়া নোয়াজ এড়ি দিলে তারা মানুষ আল্লাহ লোক কুফুরি করছে। যেন আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই দিই হেতু আল্লাহ খোলাস আয়া খোয়ানি আর বলে দিবে বলা মুসিবত না দিলে এইবারে খতম করতে মনে হয় আর তুমি সেই নোয়াজ সরা করিব, নোয়াজ সরিব আল্লাহ উড়িয়া রে আজান দিলে মগর শুনলে মগর নোয়াজ আল্লাহ তৈরি দিয়ে করিব, সুন্দর করে ইয়ারে বালা সকল নোয়াজ আল্লাহ এখতিয়ার গাড়া করিব আর খর সুন্দর রাহা করিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার মাঝে মানুষ করতো খসর ক্ষমাশীল, সেয়ার বা দিয়ে তারা নোয়াজরি বল্লা কোয়া আলোক করে খর রাখিত, খুশবো রাখিত, নোয়াজ জাগারে হেফাজত দিত, নোয়াজ জাগারে ফাঁক রাখিত, খররে ফাঁক রাখিত, নোয়াজুল্লাহ কোয়া আলোক শান আসছিল। আর হচ্ছে নবায়ন যে তোমার আল্লাহ মুলাকাত করতে যাই এখন আল্লাহ মুলাকাত করি দিয়ে আজান দিয়ে মগর খুশ ইচ্ছাতে হ্যাঁ সুন্দর সকল এখতিয়ার করি বেগুনের লেয়ারে নোয়াজ হচ্ছে যা করু গরতক যেহেতু বই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আখ হয়ে দে আল্লাহ ইয়ে আর হলে সমান সিদ্ধি এর বুঝতো একখান সিদ্ধি কির গেছি রে ওয়াজু আইলাত লি আল আর্দ মসজিদ ওয়া তাহুরা উম্মত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়ে দুনিয়ার যে কোনো জায়গারে ফাঁকুরে জায়গায় আন নোয়াজরি বল্লাহ এজাজত দিয়ে ইয়ানের মসজিদ বানাই আর ওজোর সাথে মসজিদ জানুয়ারি গরম মাঝে ইয়ান আমার বেগুল সব পাই মধ্যে যেদিন মসজিদ যাই নোয়াজ উঠতাম যেদিন সব পাইতাম গরম মাঝে এইদিন সব পাইম বেদিন লাথা বারে কবা তাহলে খেলা আর গরম মুসলমান রাজ্যে খেলা মুসলমানের তো আছে হ্যাঁ বলি উলা তো উমর মুসলিমিন তারা আর হুকুম দিয়ে দে তোমরা গত নিল গর বার না যাইও কেলা এখন গো অবাস হল হিবা তোমরা গত বাত বাথরুম ঘরের ভিতরে আনার ফানেব হেতলা গরম মাদে বই থাকো হ্যাঁ ভাই ইহান মধ্যে আর আজের ভাই কেলা আর আল্লাহর তাঁত গরম রসুলের তাঁত গরম উলা তো উমর মুসলিমিন কী করেন তাঁত গরম ইন আর ওর ওয়াজিব তাহলে আর কী করি দিয়ে ওয়াজিব আদা করি দিয়ে নমাজ আদা করি আর ওর ফরজ ওয়াজিব আদা করি বেগুনে গরম মা বই থাকিবে ইনশাল্লাহ যেদিন পর্যন্ত আর কান নেই আমার নয় এতদিন ফাঁসতো নোয়াজ গরম মাঝে আদা করিবা কোরআন তেলাওয়াত করিবা জিকির করিবা ইস্তেগফার করিবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আর বেগুনের তৌফিক দিক এন্ন হয়ে আত টাইম নাই ওক্ত নাই আইন ভারির এন্ন হয়ে যা বেগুন ঘরের ভিতরে এবাদত করিবার টাইম আর বেগুনে যদি এনলে ঘরের ভিতরে সার ভাত দিনে হাতে এবাদত করি দিলে আল্লাহর হাসান হাজির দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর বরকত নাজিল করিব আল্লাহর বরকত আইলে আজাবি বেগুন যাই বেগুন ইনশাআল্লাহ বেদিনিল্লাহ ইম বে আগুন যাই বেগুই আল্লাহ আরে অন্ধরা বেগুনরে বেশি বেশি আল্লাহর বাদ করি বললা ফাহাত্তর নমাজের উপরে কায়েম থাকবে আল্লাহ তৌফিক দিক আল্লাহু আলম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।